আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দাওয়ার কাফেলা গ্রুপের সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি। একটু আগে আমি যে বয়সটা দিলাম, যেখানে প্রশ্ন করা হয়েছে যে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা না মিলানো সম্পর্কে, 2 রাকাত বিশিষ্ট নামাজে এবং 4 রাকাত বিশিষ্ট এবং 3 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম 2 রাকাতে সূরা মিলানো সম্পর্কে যে বয়সটা আমি দিয়েছি, সে ব্যাপারে একটু নতুন কথা যোগ করতে চাচ্ছি। সেটি হলো এই, সূরা ফাতিহা হচ্ছে নামাজের রুকনের অন্তর্ভুক্ত, সুতরাং সূরা ফাতিহা যদি কেউ না পড়ে ইচ্ছা করে নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু সূরা না মিলাইলে পরবর্তী সূরা না মিলানোর 2টি অবস্থা, যে সে যদি ইচ্ছা করে না মিলায়, এ ব্যাপারে আলেমদের কথা হচ্ছে যে ইচ্ছা করে না মিলালেও নামাজ হয়ে যাবে, যেহেতু সূরা ফাতিহাই কেবলমাত্র নামাজের রুকন বা ফরজ। আর সূরা মিলানোকে যারা সুন্নত বলেছেন, মুস্তাহাব বলেছেন, তাদের মতে নামাজ বাতিল হবে না। হ্যাঁ, আল্লামা বিন বাজ রাহিমাল্লাহ তাই বলেছেন যে সূরা মিলান হচ্ছে সুন্নত, সুতরাং এটা যদি কেউ না মিলায় তাহলে নামাজ বাতিল হবে না। আর সিজদায় সুহু দেওয়া ওয়াজিব নয়। কেউ যদি সূরা ফাতিহার পরে সূরা মিলন সেরে যায়, তাহলে বিন বাজ রহিমুল্লাহ বলেছেন সে ইচ্ছা করলে সিজদায় সাহু দিতেও পারে, নাও দিতে পারে, কোনো অসুবিধা নেই, যেহেতু এটি ওয়াজিব নয়। সুতরাং আমার পূর্বের বয়সটি আমি সংশোধন করে দিচ্ছি এভাবে যে সূরা ফাতিহা পড়লেই নামাজ হয়ে যাবে, বাকি সূরা ইচ্ছা করে না মিলাক অথবা ভুলবশতই না মিলাক নামাজ বাতিল হয়ে যাবে না, নামাজ হয়ে যাবে, বাতিল হবে না। আর সিজদা সাহু ও অজিব নয়, যেহেতু অধিকাংশ আলেম বলেছেন সূরা মিলানো হচ্ছে সুন্নত, সূরা ফাতিহার পরে সূরা মিলানো সুন্নত, সেই হিসেবে সুন্নত যদি ছুটে যায় তাহলে সিজদা সাহু ওয়াজিব নয়, আবশ্যক নয়, ইচ্ছা করলে দিতে পারে। সিজদা সাহু দিল না দিলেও কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। এটি হলো বিন বাজ রাহিমাল্লাহর কথা, মোহাম্মদ সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ এবং অন্যান্য আলেমদের কথা। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সকল ক্ষেত্রে সহি হাদিস মোতাবেক এবং বিজ্ঞ আলেমদের বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।